রুহুল আমিন ভাই হেকমত সম্বন্ধে জানতে চেয়েছেন, সূরা নাহলের আয়াতে যেখানে বলা হয়েছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়াজাতিল হাসানা, এখানে হেকমত কাকে বলে, হেকমত অর্থ কি? আলেমগণ বলেছেন হেকমত অর্থ হল সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কাজ করা, সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সঠিক কাজ করাকে হেকমত বলা হয়। অর্থাৎ আপনি যখন যেই কাজ করা দরকার এবং যেই পদ্ধতিতে করা দরকার সেভাবেই করাকে বলা হয় হেকমত। যেমন মনে করুন একজন লোক ধূমপান করছে, ধূমপান করে দেখছেন, তাকে হেকমতের সাথে প্রতিবাদ করবেন তার এই কাজের, অর্থাৎ যখন ধূমপান করতে দেখবেন তখন প্রতিবাদ করবেন এবং সঠিক পদ্ধতি কোরআন হাদিসের পদ্ধতি অবলম্বন করবেন, অর্থাৎ নম্র ভদ্র ভাষায়। জি, আপনার এখানে তিনটা জিনিস আছে, সঠিক কাজ মানে প্রতিবাদ করা, ধূমপানের প্রতিবাদ করা সঠিক কাজ, আর সঠিক সময় অর্থাৎ যে সময় ধূমপানরত আছে সে ধূমপানের অভ্যাসে যখন আছে তখন, আর সঠিক পদ্ধতি বলতে কোরআন হাদিসের পদ্ধতি, অর্থাৎ নরম ভদ্র ভাষায় কঠোরতার সাথে নয়। এই হলো হেকমতের অর্থ, এভাবে আপনি বুঝবেন সকল ক্ষেত্রে। হ্যাঁ, দিনের দাওয়াতের ক্ষেত্রে হেকমত অবলম্বন করবেন, দিনের দাওয়াতের ক্ষেত্রে দায়ীর হেকমত অত্যন্ত গুরুত্বপূর্ণ, হেকমতের সাথে দাওয়াত দিতে হবে, তা না হলে ভালো ফল পাওয়া যাবে না বা হিতে বিপরীত হবে বা দাওয়া অনেক সময় ক্ষতিকর হবে। তাই আমাদেরকে হেকমত অবলম্বন করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেকমত অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।